ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের শেষ দশকের প্রথম দিনে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে সতর্ক করব, সেটা হচ্ছে আপনার সামনে যদি কোনো নোংরা কাজ, খারাপ কাজ হতে দেখেন তাহলে আপনার ভূমিকা কি হওয়া দরকার, আপনার উচিত কি, আপনার কর্তব্য কি, আপনি কি বলবেন? দেখে লেখে যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, চাচা আপন জান বাঁচা, নাকি তার প্রতিবাদ করবেন? মুসলিম হিসাবে আপনার প্রতিবাদ করা ওয়াজিব, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে, যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে, যদি ভয় হয় তাহলে মুখ দিয়ে উপদেশ, ভাই এটা করো না, এটা করা ঠিক না। আর যদি তাতেও ভয় হয়, মুখ দিয়ে বললে হয়তো কেউ আপনাকে আক্রমণ করবে, আপনার বিরুদ্ধে কোনো মানে ব্যবস্থা নেবে, সেই ক্ষেত্রে আপনি নিরুপায়, আপনি অন্তর দ্বারা ঘৃণা করে সেখান থেকে সরে যাবেন, সেখানে বসে থাকলে হবে না। উদাহরণস্বরূপ একজন বন্ধুর বাসায় গেলেন, সেখানে নোংরা ফিল্ম চলছে, আপনার উচিত টিভিটা বন্ধ করে দেওয়া, যদি না পারেন মুখে বলা ভাই এটা ঠিক না, এটা চ্যানেল পাল্টাও বা অন্য কিছু দেখো, যদি তাতেও ভয় হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবেন, বন্ধ করতে পারলেন না, বাধা দিতে পারলেন না, অন্তর দ্বারা ঘৃণা করবেন। আর অন্তর দ্বারা ঘৃণা করা মানে এই নয় যে আপনি সেখানে বসে যাবেন, কি করতে হবে সেখান থেকে, সেই মজলিস থেকে, সেই রুম থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। এ হল মুসলিমের কর্তব্য। কোরআন হাদিসে এ কথাই বারবার বলা হয়েছে, মহান আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ কি উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বের করা হয়েছে, তা আমরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে, ওয়াতানহাউনা আলিল মুনকার, আর নোংরা কাজে বাধা দেবে, ভালো কাজের আদেশ আর নোংরা কাজে নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে ভালো কাজের আদেশ দেবে, মঙ্গলের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে। এই জন্যই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া ইসলামের পঞ্চম রুকুন বলা হয়েছে, জেনে রাখবেন, এটা হচ্ছে ইমানের দলিল। যদি আপনি মন্দ কাজে বাধা না দিতে পারেন, অন্তর দ্বারা ঘৃণা না করতে পারেন, তাহলে জানতে হবে আপনার হৃদয়ে এতটুকু পরিমাণের ঈমান নেই। সুতরাং ঈমান রাখার দলিলই হচ্ছে যে আপনি মন্দ কাজে বাধা দেবেন। যদি আপনি মন্দ কাজে বাধা না দেন তাহলে জানবেন যে আপনি বেঁচে যাবেন তা না, বরং যে মন্দ কাজ করছে সে মরবে আর তার সঙ্গে আপনিও মরবেন। উদাহরণস্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজ একটা জাহাজের মতো, দুতলা জাহাজ, পানি জাহাজ, উপরতলায় লোক আছে, নিচের তলায় লোক আছে, নিচের তলার লোকরা পানির নিচে, তাদের জায়গা হয়েছে পানির নিচে, উপরতলার লোকরা পানির উপরে আছে, তারা সব দেখছে, পানি ব্যবহার করছে, নিচের তলার লোকরা পানির দরকার হলে উপরতলা থেকে গিয়ে পানি নিতে হয়, উপরতলার লোকরা বলছে রে আমাদেরকে বিরক্ত করছে, নিচের তলা তো, নিচের তলার লোকরা দেখছে উপরতলার লোক বিরক্ত হচ্ছে, অথচ আমরা পানির নিচে আছি, তো আমাদের কাছেই তো পানি, একটা ছেনি দিয়ে ছিদা যদি ছেদ করা হয়, ফুটো করে দেওয়া হয় তো পানি আসছে আসবে, দিয়ে একটা ছেনি নিয়ে হাতুড়ি নিয়ে ঠাই ঠাই করে আঘাত করছে, কোথায় জাহাজের গায়ে, উপরতলার লোকরা বলছে হারে কিসের শব্দ হচ্ছে, বলছে ওই যে পানি নেওয়ার জন্য ওরা নিচেই ফুটো করছে, কাছ থেকে পানিটা নেবে, ও ঠিক আছে, মানে কিছু হবে না তো, কি আবার হবে, যে কাক খাবে সে আঙার হাঁকবে, আমাদের দরকার কি, আমাদের নাক মুছে তেল দিয়ে ঘোমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি উপরতলার লোকরা নিচে তলার লোক এসে হাত ধরে বাধা দেয়, ফুটো করতে বাধা দেয়, তাহলে এরাও বাঁচে ওরাও বাঁচে, আর যদি বলে যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আমার গরজটা বাধা দেবো না, দেখে লেখে তাহলে নিচের তলার লোক তো ডুববেই, কিন্তু তোমরা কোথায় যাবে? তোমরাও সঙ্গে সঙ্গে ডুববে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, সমাজ হচ্ছে এইরকম, এক অপরকে ভালো কাজের আদেশ দেবে, এক মোমেন অপর মোমেনের জন্য আয়না স্বরূপ। আপনার নিজের চেহারার অবস্থা, আপনার চোখের অবস্থা, আপনার নাকের অবস্থা আপনি দেখতে পান না, আয়না নিয়ে দেখতে হয়। একজন মোমেন আরেকজনের সামনে আয়না স্বরূপ, সে তার কালি কোথায় আছে বলে দেবে, সে তার নোংরা কোথায় আছে বলে দেবে, ভালো কাজে আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোন নোংরা কাজ গর্হিত কাজ দেখবে সে যেন নিজের হাত দ্বারা বাধা দেয়। ফাইন লাম ইয়াসতে ফাবিলিসানে, তাতে যদি সক্ষম না হয়, বাধা দিতে না পারে, তাহলে জবান দ্বারা, জিভ দ্বারা সে বাধা দেবে, বলবে ভাই, উপদেশ দেবে, ভাই এটা করো না, এটা করা ঠিক না, এটা করলে এই হবে, উপদেশ দেবে। ফাইন লাম ইয়াসতে ফাবে কালবিহি, তাতেও যদি সক্ষম না হয় তাহলে হৃদয় দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করবে। ওয়াজালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সব থেকে দুর্বলতম ঈমানের পরিচয়, দুর্বলতম ঈমান। আপনি একটা নোংরা কাজ দেখছেন, বাধা দিতে পারছেন না, না হাত দিয়ে না মুখ দিয়ে, অন্তর দ্বারা ঘৃণা করলেন, দুর্বলতম ঈমান। আর যদি ঘৃণা না হয় তাহলে জানবেন যে আপনি সব থেকে ঈমানহীন ব্যক্তি, আপনার হৃদয়ে ঈমানটুকু বলতে নেই। যদি ঈমান থাকত তাহলে অন্তপক্ষে বাধা দিতে না পারলেও আপনি ঘৃণা করতেন, ঘৃণা করতেন সেই কাজকে, ঘৃণা করে আপনি সেই মজলিস ত্যাগ করে চলে যেতেন। পাচ্ছেন না, তার মানে ঈমানের শক্তি নেই। ঈমানের আলো যে তিম তিম করে আপনার বুকের ভিতরে চলছে, তাতে শক্তি নেই, তাতে তেল নেই, সেই যদি উজ্জ্বল নয়। তার আশেপাশে যে কাঁচ আছে, সেই কাঁচে কালি পড়ে আছে, কালিমা পড়ে আছে। আপনার ঈমানের তাজদিদের দরকার আছে, নবায়নের দরকার আছে। এই জন্য প্রত্যেক মানুষের উচিত, সমাজে যে কাজ চলছে, যত নোংরামি চলছে, অবশ্য শুরু করতে হবে ঘর থেকে। আগে নিজের ঘর সামলাতে হবে, ঘরের ভিতরে যে নোংরামিগুলো হচ্ছে এগুলো হাত দিয়ে বাধা দিতে পারেন। সমাজে যেগুলো হচ্ছে আস্তে আস্তে আস্তে আস্তে সব চেষ্টা করতে হবে। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা দাও। এই হচ্ছে মুসলিমদের রীতি, মুসলিমদের নীতি। আমি আগেই বলেছিলাম, এটা হচ্ছে ইসলামের ষষ্ঠ রুকুন। অনেকে বলেছেন পাঁচটা রুকুন আপনারা জানেন, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। আর ছয় নম্বর রুকুন অনেকে বলেছেন আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাবরুক মাবরুক।